কোটিকে মহাকরুণী কোনাথ, মহাকরুণী কোনাথ হিতায়সাবপানিনং পুরে ত্বাপারমীসাবাম, পুরে ত্বাপারমীসাবাম পাতো সম্বোধি মোত্তমং, পাতো সম্বোধি মোত্তমং এতে নাসাইচাবাইচেম, এতে নাসাইচাবাইচেম নাহো তুতে চয়মঙ্গলং, নাহো তুতে চয়মঙ্গলং চয়ন্ত বোধিয়া মূলে, চয়ন্ত বোধিয়া মূলে সজ্ঞানং নন্দিবাথানো, সজ্ঞানং নন্দিবাথানো এবং তং বিচায়ো, এবং তং বিচায়ো হোহি চায়া সুচায়া মঙ্গলে, হোহি চায়া সুচায়া মঙ্গলে অপরাজিতপং লঙ্কে, অপরাজিতপং লঙ্কে শীষে পাথবী পোখরে, শীষে পাথবী পোখরে আফিসে কে সাবুথানং, আফিসে কে সাবুথানং আগাপাতো পামো, আগাপাতো পামো দাতে সুনাখাতং সুমঙ্গলং, দাতে সুনাখিতং সুমঙ্গলং সুপফাতং সুহোথিতং, সুপফাতং সুহোথিতং সুখানো সুমুহূর্ত, সুখানো সুমুহূর্ত চসুয়িথং ব্রহ্মচাম, চসুয়িথং ব্রহ্মচাম ঋষুপদক্ষিণং কায়কম্মং, ঋষুপদক্ষিণং কায়কম্মং বাচাকম্মং পদক্ষিণং, বাচাকম্মং পদক্ষিণং পদক্ষিণং মনোকম্মং, পদক্ষিণং মনোকম্মং পানিধিতে পদক্ষিণং, ปะนิธิเตปะดาคินามปะดาคินานิกะตวามปะดาคินานิกะตวามนัลลภันตาเทปะดาคิเนมนัลลภันตาเทปะดาคิเนมมหากรุณิโกนาโทหิตายัสสัพพะปานินังปูเรตวาปารมีมสัพพะปัตตุสัมโพธิมุตตมังเอเตนะสัจจะวัจเจมนะโหตุเตชะยะมังกะลังชะยันโตโบธิยะมุเลมสัจญานังนันดิวาทะโนเอวังตวังวิชะโยโหหิชะยะสุชะยะมังกะเลมอาปาราจิตปังลังเกสีเสปัทวิปุขเรมอาฟิเสเกสาบะบุทานังอากาปัตโตปะโมดาติสุนาคาตังสุมังกะลังสุภาฟาตังสุหัวทิตังสุขโนมสุมุหัวโตจะสุยิทังพรหมจาริสุปะดาคินังกายกรรมังวาจากัมมังปะดาคินังปะดาคินังมโนกัมมังปะนิธิเตปะดาคินาปะดาคินานิกะตวามนัลลภันตาเทปะดาคิเนม